এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। ছিল না ঝিং চাকা চাক সুট বুট আরটাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। ইটস 100% লাভ লাভ লাভ লাভ লাভ, ইটস 100% লাভ লাভ লাভ লাভ লাভ, ইটস 100% লাভ লাভ লাভ লাভ লাভ, ইটস 100% লাভ লাভ লাভ লাভ লাভ। তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love. It's 100% love, love, love, love, love.